ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين গতকাল পর্যন্ত হকুল ইবাদ এর বিভিন্ন উদাহরণ আপনাদের সামনে পেশ করা হয়েছে। মানুষের জীবনে কাজই দুইটা, একটা আল্লাহর হক আদায় করা আর একটা বন্দার হক আদায় করা। আল্লাহর হক আদায় করা মানে আল্লাহর ইবাদত করা, বন্দার হক আদায় করা মানে বন্দার প্রাপ্য দিয়া দেওয়া। কোন বন্দার যদি আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত এই ধরনের কোনো কিছু প্রাপ্য নাও থাকে, তবুও একটা জিনিস প্রাপ্য আছে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যার হাতের কোন আঘাতের দ্বারা অথবা মুখের কোন আঘাতের দ্বারা আরেক মুসলমান আক্রান্ত হয় না। হাতের আঘাত মুখের আঘাত থেকে অপরকে যারা নিরাপদে রাখে এরা সত্যিকারের মুসলমান। তাহলে অন্য লোকে আপনার কাছে কোন ধন সম্পদ টাকা পয়সা না পাইলেও আপনার মুখের আঘাতের দ্বারা আক্রান্ত না হওয়া এটা আপনার কাছে তার প্রাপ্য। অন্যায়ভাবে আপনার হাতের আঘাতের দ্বারা আক্রান্ত না হওয়া এটা আপনার কাছে তার প্রাপ্য। কাজেই আমরা যদি মুখের কথার দ্বারা অন্য কাউকে কষ্ট দিই অন্যায়ভাবে, তবুও তার হক নষ্ট করাও। যদি আমরা হাতের দ্বারা অন্যায়ভাবে কাউকে কষ্ট দিই তবুও এতে তার হক নষ্ট করাও। বন্দার হক নষ্ট করার পরিণতি দুইটা, একটা দুনিয়াতে একটা আখেরাতে। দুনিয়ার পরিণতি হইল সামাজিক জীবনের অশান্তি, আর আখেরাতের পরিণতি আজকে আলোচনা করা হবে। আপনারা কেটা মনে করেন আপনার মুখের কথার দ্বারা যদি অন্যায়ভাবে কেউ কষ্ট পায় তাইলে তার সাথে আপনার সুসম্পর্ক হবে না খারাপ সম্পর্ক হবে? শান্তি হইব না অশান্তি হইব? সুতরাং বন্দার হক নষ্ট করলে দুনিয়ার জীবনে অশান্তি অবদান। বাকি রইল মুখের দ্বারা অন্যায়ভাবে কষ্ট না দেয়, ন্যায় সঙ্গত কথা কইলে যদি কেউ কষ্ট পায় পিঠার দ্বারা তার হক নষ্ট হবে। অন্যায়ভাবে যেন আমার কোনো কথার দ্বারা কেউ কষ্ট না হয়, এটা হল আমার কাছে তার হক। ঠিক তেমনিভাবে হাতের দ্বারা অন্যায়ভাবে আঘাত করিয়া কষ্ট দিলে তার হক নষ্ট করাও। ন্যায়সঙ্গতভাবে হাতের দ্বারা আঘাত করিয়া কষ্ট দিলে তার হক নষ্ট করা হবে না। ছাত্র অপরাধ করল, উস্তাদ ছাত্রকে বেত্রাঘাত করলেন হাতের দ্বারা, এতে কি আপনারা মনে করেন উস্তাদে ছাত্রর হক নষ্ট করবে? এর দ্বারা হক নষ্ট হবে। এই জন্য কথাটা পরিষ্কার বোঝা লাগবে, ইয়াদ রাখা লাগবে যে মুখের দ্বারা এবং হাতের দ্বারা কাউকে কষ্ট না দেওয়া, এটা তার হক। এর সাথে একটা কথা আছে, অন্যায়ভাবে মুখের কথার দ্বারা কাউকে কষ্ট না দেওয়া, অন্যায়ভাবে হাতের দ্বারা অর্থাৎ কোনো আঘাত করিয়া কাউকে কষ্ট না দেওয়া, এটা প্রত্যেক মুসলমানের কাছে অন্যদের হক পাও না। মুখের দ্বারা আমরা যত কষ্ট মানুষে দিয়া থাকি এর হিসাব দিয়া শেষ করার উপায় নেই। এমন ভঙ্গিতে যদি আমি একজনকে কথা বলি যে ভঙ্গিতে বললে তার কষ্ট হয়, অথচ তার এই কষ্ট দেওয়ার অধিকার আমার নাই, সত্য কথা বললে ও কথার ভঙ্গির দ্বারা যে তারে কষ্ট দিলাম, এতে তার হক নষ্ট করলাম। আর অনেক সময় কথার দ্বারা বন্দার হক নষ্ট করিয়া থাকি আমরা, তার অগোচরে তার নিন্দা করিয়া, এটারে শরীয়তের পরিভাষায় গীবত বলা হয়। গীবত শব্দের অর্থ হইল কারো অনুপস্থিতিতে তার দুষ চর্চা করা, সত্য দুষ। একটা লোকের একটা দোষ আছে ঠিক, কিন্তু এই দোষের কথাটা তার সামনে না কইয়া তার অগোচরে হওয়া, এটা গীবত। গীবত সর্বমোট চার প্রকার, এর মাঝে তিন প্রকারের গীবত হালাল, এক প্রকারের গীবত হারাম। হালাল উপায়ে গীবত কইলে হক নষ্ট হইত না, কিন্তু হারাম উঠায় গীবত হইলে হক নষ্ট হইল। আমরা বিস্তারিত জানা তাহা দরকার, কোন কোন প্রকারের গীবত হালাল আর কোন প্রকারের গীবত হারাম। কোন মানুষের দোষ তার অগোচরে বর্ণনা করার নাম গীবত। এটা সর্বমোট চার প্রকার, তিন প্রকার গীবতই হালাল আর এক প্রকার গীবত হারাম। আর কোন মানুষের দোষ বাস্তবে নাই, মন গড়াভাবে বানাইয়া তার প্রতি দোষের মিশা আরোপ করা হয় যদি, তাইলে এটার নাম গীবত না, এটার নাম তোহমত, এটার নাম অপবাদ, এটা গীবতের চেয়ে আরো খারাপ। সত্য দোষটাই যদি এক পর্যায়ে কইলে হারাম হয়, মিথ্যা দোষ কইলে কত বড় জঘন্যতম হারাম, এটা বোঝার আর অপেক্ষা থাকে না, বুঝাইবার অপেক্ষা রাখেন। চার প্রকার গীবত কি কি, এর মধ্যে কোন তিনটা হারাম এবং কোনটা হালাল, এটা কোন তিনটা হালাল এবং কোনটা হারাম, এটা আমাদের স্মরণ রাখা দরকার, বোঝা দরকার। গীবতের মধ্যে পক্ষ হইয়া থাকে তিনটা। এক পক্ষ হইল যে গীবত কয়, আর এক পক্ষ হইল যার কাছে গীবত হয়, আর এক পক্ষ হইল যার সম্পর্কে গীবত হয়। যে দোষ হইল যার কাছে হইল, যার দোষ হইল কটা পক্ষ হইল, তিনটা পক্ষ। এই তিন পক্ষের কোন একটা পক্ষের উপকারের জন্য যদি গীবত করা হয়, এই গীবত হালাল। যেমন যে গীবত কইল সে যদি যার গীবত কইল তার অপকারিতার থেকে বাঁচার জন্য আরেকজনের কাছে গীবত হইয়া থাকে, তাহলে এই গীবত খাওয়া হালাল। যেমন আপনি আদালতে গিয়া একজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন, মামলার আর্জির মাঝে তার গুণ গাইলেন না দোষ কইলেন? দোষ কইলেন। যেদিন আপনি মামলা দায়ের করেন সেদিন আদালতে সে উপস্থিত ছিল না অনুপস্থিত? অনুপস্থিত। তাহলে তার অনুপস্থিতিতে তার অগোচরে তার দোষ সামনে কইলেন। কেন কইলেন? যা দোষ কইলেন তার বুড়াইটা কিনি দেবা তার লাগি, এইরকম জীবত হালাল। কিন্তু এটা হালাল হওয়ার জন্য শর্ত আছে। এমন লোকের কাছে বলতে হবে যে লোকে তারে সংশোধন করার অধিকার রাখে, তার কাছে বলতে হবে। আদালতের বিচারকের অধিকার আছে আপনার বিবাদীরে সংশোধন করার। কাজেই আদালতে গিয়া কইলে বিবাদীর বিরুদ্ধে বাদিয়ে যে আদালত দোষ কইলে হালাল। এই দোষ কি কারণে হওয়া হয়েছে? যে কইছে হে যার দোষ কইছে তার অত্যাচার থেকে বাঁচতে চায়, এবং এমন লোকের কাছে কইছে যে লোকে তারে সংশোধন করার অধিকার রাখে। এই পর্যায়ে জীবত হালাল। অনুরূপভাবে কোনো একটা ছেলে যদি আপনার সাথে দুষ্টামি করে, আপনি যদি তার বাবার কাছে গিয়ে বিচার দেন যে তোমার ছেলে আমার সাথে দুষ্টামি করছে, বিচার দেওয়ার সময় ছেলে উপস্থিত ছিল না, যেহেতু ছেলের দোষ হইলেন ছেলের অগোচরে গীবত হইল। কিন্তু গীবত হইলেন কেন? যার গীবত হইলেন তার দুষ্টামির থেকে নিজে বাঁচার জন্য। এমন লোকের কাছে কইলেন যে তারে সংশোধন করার অধিকার রাখে, হালাল। যে গীবত কইল সে যার গীবত কইল তার বুড়াইটা কি বাসার লাগি গীবত কইলে হালাল হইব। শর্ত হইল যার কাছে কইল সে যদি ওই লোকটারে সংশোধন করার অধিকারী হইয়া থাকে। কিন্তু যার কাছে তারে সংশোধন করার দায়িত্ব আছে তার কাছে না হইয়া শাস্ত্র লইয়া যদি গপ করে, অমুক লোকটা বড় খারাপ আমার সাথে অমুক খারাপ ব্যবহার করছে, শাস্ত্র বইয়া যে কইলায় অমুক লোকে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, শাস্ত্র বইয়া যারা যারা চা খায় এরার কাছে এরার অধিকার আছে নি ওই লোকটারে সংশোধন করার? হালাল হবে না, আরাম। আমরা দেশের অভ্যাসীটা ওই আদালত যা হইত না হইব যা শাস্ত্র বই দেখো গফের আসর জমে, এখান গফের আসরের মধ্যে বইয়া কোন লোকের নিন্দা চর্চা করা এটা হারাম জীবন। গেল প্রথম প্রকার হালাল গীবতের বিবরণ। যে কইল সে যার বিরুদ্ধে কইল তার বুড়াইতে কি বেতাল লাগি হইছে, আর এমন জায়গা কইছে যার হাতে ওরে সংশোধন করার অধিকার আছে। দুই নম্বর হালাল গীবত, যার বিরুদ্ধে গীবত কইছে তারে সংশোধন করার লাগি হইছে, নিজে বাসার লাগি না। যেমন মাদ্রাসার একটা ছেলে হঠাৎ একদিন কোন একটা দোষ করল মাদ্রাসার এরিয়ার বাইরে, আপনি ভাবলেন মাদ্রাসার ছেলে যদি দোষ করে মানুষে বন্ধ করল, এটা সংশোধন হওয়া দরকার। আপনি মাদ্রাসায় গিয়া তার উস্তাদের কাছে কইলেন যে আপনার অমুক ছাত্র মাদ্রাসার বাইরে এরকম দোষ করছে, এটাও গীবত। ছাত্রটার অনুপস্থিতিতে কইলেন নিজে তার বুড়াই থেকে বাঁচার লাগি না তারে সংশোধন করা লাগে। এমন লোকের কাছে কইলেন যার কাছে অধিকার আছে তারে সংশোধন করার, হালাল। ছাত্রের বিরুদ্ধে উস্তাদের কাছে তার বুড়াই বর্ণনা করা, সন্তানের বিরুদ্ধে মা বাবার কাছে তার বুড়াই বর্ণনা করা, এরারে সংশোধন করার উদ্দেশ্যে হালাল। শর্ত একটাই, যার হাতে সংশোধন করার অধিকার আছে তার কাছে কোয়া লাগে, যার হাতে সংশোধন করার অধিকার নাই তার কাছে কইলে হালাল হবে না, হারাম হবে। তিন নম্বর হালাল জীবত, যার কাছে কোয়া হইল তারে রক্ষা করা লাগে। কিরকম? একজন মানুষের অভ্যাস আছে মানুষের কাছ থেকে টাকা কর্জ নিয়ে দেয় না, এ ধরনের কিছু অভ্যাস মানুষের থাকে, তৌফিক নাই দিতে পারতেছে না, এইরকম না, অভ্যাসগতভাবে নিচে আর দেয় না, এই সমস্ত মানুষের দুনিয়ার পরিণতি হইল এদেরকে দুনিয়ার সমাজের মানুষে এমনকি নিজের বন্ধু বান্ধবে এমনকি নিজের আত্মীয় স্বজনে এদেরকে অন্তর দিয়া ঘৃণা করে। এই খাসালতের ফলাফল যাদের মধ্যে এইরকম খাসালত আছে মানুষের কাছ থেকে পয়সা নিলে দেয় না, এরা দুনিয়ার ফলাফল হইল তার বন্ধুও তারে ঘৃণা করে, তার আত্মীয় স্বজনেও তারে ঘৃণা করে, তার আপন ভাইয়ে তারে সবচেয়ে বেশি ঘৃণা করে, সে দুনিয়ার মানুষের সমাজে ঘৃণার পাত্র হইয়া যায়। আর আখেরাতের ফলাফলে কুফরে হওয়া হইল। এইরকম খাসালতের একটা মানুষ আপনার বাইর কাছে গিয়া কয় আমার ভাষাটা দেখা দৌকা বিকালে দিলাই না, আপনি জানো নিয়ে নিলে দেয় না, আপনার ভাইয়া জানে না এর খাসালত। আপনি গিয়া কইলা তোমরা যে আলাপ আছে বাদে কর ভাই, আমি আমার বাড়ির লোক একটা জরুরি কথা আছে আমি আলাপ কইয়া আগে যাই গিয়া কইয়া ভাই এটা কে নিল আপনার কাছে আইনা খানে খানে কইলা এ নিলে দেয় না যদি এর টেকা দেশ বুঝা দিস এর জীবত কইলা তার কাছে সেনে জীবত কইলা যার কাছে জীবত কইলা তারে যার জীবত কইলা তার দুষ্ট আমি তে কি বাঁচাইবার লাগি হালাল নিজে বাসার লাগি জীবত খোয়াও হালাল, যার জীবত করা হয়েছে তারে সংশোধন করার লাগি জীবত খোয়াও হালাল, যার কাছে জীবত খোয়া হয়েছে তারে বাঁচানির লাগি জীবত খোয়াও, এই তিন প্রকারের জীবত হালাল। আর যে জীবত নিজে বাসার লাগিও হয়েছে না, যার জীবত কইছে তারে সংশোধন করার লাগিও না, যার কাছে কইছে তারে বাঁচানির লাগিও না, বরং শুধুমাত্র তার বদনামটা প্রচার করার লাগে। বদনাম প্রচার করা ছাড়া আর কোন উদ্দেশ্য নাই। এটা হল চতুর্থ প্রকারের জীবত থেকে হারাম। এই হারাম জীবতটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه হে মুসলমানেরা তোমরা একে অপরের হারাম গীবত করিও না। তোমরা কি পছন্দ করো তোমার মরা ভাইয়ের লাশের গোশত খাইতে? আপন ভাইয়ের মরা লাশের গোশত খাওয়া যে রকম হারাম, ওই চতুর্থ প্রকারের জীবত গাওয়া এরকমের হারাম। কাজেই চতুর্থ প্রকারের জীবত যারা গায় এরাও যারার জীবত গায় তারার হক নষ্ট হয়। কথা বুঝে থাকলে হোক আছে আপনারা সমাজের জীবত গাইয়া কেউ কেউ হক নষ্ট করেনি অনেক, এটা সমাজ একবারে ব্যাপকভাবে মহামারীর আকার ধারণ করছে। জীবত গাইয়া বন্দার হক নষ্ট করার রূপটা মহামারীর আকার ধারণ করছে। নিজে বাঁচার লাগিও হয় না, তারে সংশোধন করার লাগিও হয় না, আর একজন বাঁচানির লাগিও হয় না, খোয়ার কারণেই হয়। তার খোয়ার মূলে আর কোন উদ্দেশ্য নাই, খোয়াওই তার উদ্দেশ্য। যে হারাম আল্লাহ ফরমান মরা ভাইয়ার লাশের গুস খাওয়ার মতো হারাম। এর দুনিয়ার ফলাফল হিংসা বিদ্বেষ দুশ্মনী সৃষ্টি হয়। আর হারাম জীবত যে হইল তার নিজের আমল নামার সওয়াব, যার জীবত হইল তার আমল নামা চলি যায়, আর যার জীবত হইল তার আমল নামার গুণা, যে জীবত হইল তার আমল নামা থাই। তারা বুঝাই দেন পারছি আপনার, আমি হারাম উভয়ে আপনার গীবত কইলাম, এর দ্বারা আমার সওয়াব যায় দিয়ে আপনার আমল নামাত, আর আপনার গুনাই হয় আমার আমল নামাত। পরহালো গিয়া দেখব নিজের নমাজের সওয়াব নিজের আমল নামাত লেখা নাই, যার গীবত কইছিল তার আমল নামাত লেখা, আর যার গীবত কইছিল হের সুরির গুণা, যে গীবত কইছিল হের আমল নামাত লেখা। নমাজির আমল নামার মাঝে সুরির গুণা লেখা, আর সুরের আমল নামার মাঝে নমাজের সব লেখা। কতহান লাভ করছেন জীবত হইয়া চিন্তা করিয়া দেখো। এই কারণে হজরত ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি খাদিমের কাছে কিছু দন দৌলত দিয়া হইলেন, অমুক লোকের কাছে পুরস্কার হিসাবে উপহার হিসাবে দিয়া আছে, হাদিয়া দিয়ে আসে। খাদিমে কয় হুজুর, এ আপনার দুশ্মন, এর আপনি হাদিয়া দেন কি তার লাগি? ইমাম সুফিয়ান সৌরেজি গাইন, এ আমার দুশ্মন তুমি বুঝলাই কেমন লাগা? খাদিমে কয় হুজুর, এ খালি মানুষের কাছে আপনার কি বোধ হয়? তাই বলুন, ই কারণেই তো হাদিয়া দিলাম। জীবত হইয়া দুশ্মন হইছে না, জীবত হইয়া অত বড় বন্ধু আমার হইছে, যে জগতে এর চেয়ে বড় বন্ধু আমার নাই। হে মানুষের কাছে আমার জীবত হইয়া হের সব আমার আমল নামাত কাটাই দেয়, আর আমার আমল নামার গুণা হের আমল নামাত নেয় গি। অত বড় উপকার আমার আমার মায়েও করে না, আমার বাবেও করে না, আমার বাইয়েও করে না, আমার বন্ধুও করে না, এ করে। কাজী এরে এই পুরস্কারটা দিয়া কইও যে তুমি যে উপকার ইমাম সাহেবরে করো, এই অনুপাতে তোমারে আরো অনেক বড় পুরস্কার দেওয়ার দরকার আছে। তৌফিক না তাহায় কম দিলাম। এই জীবতের মাধ্যমেও আমরা একে অপরের হক নষ্ট করিয়া থাকি। বন্দার হক নষ্ট করার দুনিয়ার ফলাফল দুশ্মনের সৃষ্টি হয়, শান্তি ভঙ্গ হয়। আর আখেরাতের ফলাফল যে বন্দার হক নষ্ট করে, আখেরাত গিয়া নিজের সওয়াব দিলাইব তারে আর তার গুনাহ নিব নিবে। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা জানোনি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অভাবীকে? সাহাবায়ে কেরামে বলবেন, যার কোন টাকা পয়সা দন দৌলত নাই, এ হল সবচেয়ে বড় অভাবী। আল্লাহ রাসূলে বলবেন, তোমরা রোয়া ভুল হইছে, যার টাকা পয়সা নাই, দন দৌলত নাই, এও অভাবী না। তখন সাহাবায়ে কেরামে বলবেন যে আমরা জবাব যদি ভুল হইয়া থাকে তাহলে সঠিক জবাবটা কোনটা আমরা শিখাইয়া দেব? তখন আল্লাহ রসুলের ফরমাইন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অভাবী হইল ওই ব্যক্তি যে আল্লাহর হক অনেক আদায় করছে, অনেক এবাদত বন্দেগী করছে, বহু নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তসবিহ করছে, ওয়াজিফা করছে, জিকির আজকার করছে, দোয়া দরুদ করছে, এবাদত বন্দেগী বহুত করছে, কিন্তু বন্দার হক নষ্ট করছে। দুই তিন দিনের আলোচনায় বুঝলানি বন্দার হক নষ্ট করছে মানে কি তা নামাজ পড়ছে না? বন্দার হক নষ্ট করছে মানে বন্দার সম্পত্তি জুড়ে দখল করছে, নাইলে বন্দারে ঠগাইছে, নাইলে বন্দার কি বটকাইছে, নাইলে বন্দারে অন্যায়ভাবে কষ্ট দিছে, এটার নাম হল বন্দার হক নষ্ট করছে। আল্লাহর হক অনেক আদায় করছে কিন্তু বন্দার হক নষ্ট করছে। কিয়ামতের দিন যারা যারার হক নষ্ট করছে তারারে নিজের সওয়াব দিলাওয়া লাগবে। দলে দলে মানুষ আইয়া কইব, আমারে ঠগাইছে, আমার পাওনা দে, এরে দিব নামাজের সওয়াব, আরেকজন পাওনাদাররে দিব রোজার সওয়াব, আরেকজনরে দিব হজের সওয়াব, আরেকজনরে দিব যাকাতের সওয়াব, আরেকজনরে দিব জিকিরের সওয়াব, আরেকজনরে দিব কুরআন তেলাওয়াতের সওয়াব। দিতে দিতে দিতে দিতে সারা জিন্দেগী বর যত বন্দেগী করছিল সমস্ত বন্দেগীর সওয়াব দিলাইব ওই যারার হক নষ্ট করছিল তারারে। আর রয়েছে নি সওয়াব নাই। আরো মানুষ আইয়া বলবো, আমরা অত চলাইছিলে, আমার অত বাসা দূরে দখল করছিলে, আমার দোকান বাড়া লইয়া বাড়া অধি সস্তা পজিশন অসার সস্তা এটা করছিলে, এটা করেননি আপনারা দুজন যে বাড়া লইয়া বাড়াও দেয় না, পজিশন অসারে না, আরেকবার কাছে পজিশন দিছিল। বন্দার হক মারল নি, আইয়া কইব আমার পাওনা দে, তখন কইব সারা জিন্দগিতে যত বন্দেগী করছিলাম ইলাকার মানুষের হক নষ্ট করছিলাম, যে এরারে দিতে দিতে সারা জিন্দগির বন্দেগী শেষ করে দেওয়ার মতো কোনটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হেরা যেমন তোমার ভাওনাদার আছিল, হেরারে জিন্দগির বন্দেগী অকলতা দিলাইছ, এবার তো তোমার ভাওনাদার কোনটা নাই কইলা কামাইতো না, সব যদি দিতাই ভালো না, এর গুণা তুমি নেও। আগের দলের নিজের সব দিলাইল আর বাদের দলের গুণা নিজে লইল, লইয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে গেল। এই লোকটা আল্লাহর হক আদায় না করার কারণে জাহান্নামে গেল, আপনারা কিতা বুঝলা এবাদত বন্দেগি না করার কারণে জাহান্নামে গেল না বন্দার হক আদায় না করার কারণে জাহান্নামে গেল। আল্লাহ রসুলে ফরমান এর মতো কপাল পুরা জগতে আর দ্বিতীয় কেউ নাই। অত নমাজ কইরা কোন খামাইল না মানুষের দিলাইল সব, অত রোজা রাখিয়া কোন খামাইল না সব সব মানুষের দিলাইল, অত এবাদত বন্দেগি হইয়া নিজের কোন খামাইল না মানুষের দিলাইল। কথা বুঝতে থাকলে কৌকা যারা এবাদত বন্দেগি করে আর মানুষরে ছাটায় মানুষরে জ্বালায় মানুষরে অন্যায়ভাবে কষ্ট দেয় মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে এরা এবাদত বন্দেগি খার লাগি করে, খার লাগি করে এটা তো যারা ছাটায় তারা লাগি করে পড়ার লাগি করে, যারা জ্বালায় তারা লাগি করে, যারা সম্পদ জবর দখল করছে তারা লাগি করে, যারা মুখের দ্বারা কষ্ট দিছে তারার লাগি নমাজ করে, যারা হাতের দ্বারা কষ্ট দিছে তারার লাগি নমাজ করে, রোজা রাখে তার সারা জিন্দেগীর সমস্ত বন্দেগী। যারা যে সমস্ত বন্দার হক নষ্ট করছিল এই সমস্ত বন্দারে দিলাওয়া লাগবো। এর বাদেও যদি আরো কোন বন্দা এমন পাওয়া যায় যারা হক নষ্ট করছিল সব দিতে পারত না, তারার গোনা লইয়া ডাবল শাস্তির যোগ্য ইয়া জাহান্নামে। বুঝতে থাকলে বোকা নিজে নমাজ বন্দিগি কইরাও মানুষের হক নষ্ট করা বুদ্ধিমানের হামনা বুকামি। আপনারা সমাজে তো ওই সমস্ত লোকেরাই সবচেয়ে বড় হিটলার, যে হলতারে টকাই যায় হেরে কেউ টকাইতে পারে না। সবচেয়ে বড় হিটলার না সবচেয়ে বড় বোকা এ নমাজ বন্দিগি করে যারা ছাতায় এরারে দিত, আর যারা ছাতায় হেরা গুণা করে হেরে দিত। এ হিটলার নি, এ পণ্ডিত নি, এ মাতাওয়ালা নি, না বুকার রাজা, বুকার স্বর্গে বাস করে, এ বুকার রাজা বুকার স্বর্গে বাস করে। এই সমস্ত লোকের দ্বারা দুনিয়ার সমাজেও দুশ্মনী সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়, আর আখেরাতের সাজা হইল নিজের সব করারে দিব আর করার গুণা নিজে লইয়া ডাবল শাস্তির যোগ্য ইয়া জাহান্নামে বলে। কথা বুঝতে থাকলে এখন কৌকা অন্যায় ভাবে যদি কেউ কারো সম্পদ গ্রহণ করিয়া থাকে এটা বন্দার হক নষ্ট করল নি, তাইলে যারার কাছ থেকে ঘুষ খাইল এরার হক নষ্ট করল নি, যারার কাছ থেকে সুদ খাইল এরার হক নষ্ট করল নি, যারার মাল চুরি করল এরার হক নষ্ট করল নি, যারার মাল ডাকাতি করল, যারার মাল ছিনতাই করল, যারার মাল জবর দখল করল, যারার মাল ঠগাইয়া খাইল এরার হক নষ্ট করল নি, করল একটা ঘুষ করে জীবনে একজন মানুষের কাছ থেকে ঘুষ খায় না শত শত মানুষের কাছ থেকে ঘুষ খায়, একটা সুদ করে জীবনে একজন মানুষের কাছ থেকে সুদ খায় না হাজার হাজার মানুষের কাছ থেকে সুদ খায়, যতলা মানুষের কাছ থেকে সুদ খাইছ আর যতলা মানুষের কাছ থেকে ঘুষ খাইছ কতলা রেডি বার লাগি কি পরিমাণ বন্দেগি রেডি হইয়া রাখছ কত বড় বুকা এরা চিন্তা করে দেখ। আপনার দেশ সুদকুর আজি আসেনি আজি ওয়াজ করছে কিনা করত, ওই যে বেদান্তের সুখ হাত থেকে সুদ খাইছে এরারে দিত বুঝছেন নি সাবক ই আজি ওয়াজ করছে কিনা করত, যারা কাছ থেকে সুদ খাইছে এরারে দিত গুসকুর গুসকুর আজি আসেনি গুসকুর নমাদি আসেনি এ নমাজ করে কিনা করত, ওই জানার কাছ থেকে গোস খাইছে কি আমার সেদিন হেরারে দিত। সুদ করি হইয়া থাকলে গোস করি হইয়া থাকলে ঠগাইয়া মানুষ ঠগাইয়া খাইয়া থাকলে চুরি করিয়া থাকলে ডাকাতি করিয়া থাকলে জবর দখল করিয়া থাকলে দিতে দিতে বন্দেগি জীবনে হত হরবায় দিতে দিতে তোমার বন্দেগি সব ফুরাইয়া যাইব, এই বন্দেগি দিয়া পরকালে তোমার কোন উপকারে আসবে না কোনো কাজে আসবে। কাজেই সুদকুরের দলে যদি দুনিয়াতে তওবা করতে চায়, ঘুষকুরের দলে যদি দুনিয়াতে তওবা করতে চায়, চুরেরা যদি দুনিয়াতে তওবা করতে চায়, ডাকাতেরা যদি দুনিয়াতে তওবা করতে চায়, ছিনতাইকারীরা যদি দুনিয়াতে তওবা করতে চায়, সন্ত্রাসীরা যদি দুনিয়াতে তওবা করতে চায়, মানুষ নমাজ করা চায় নমাজ সরিয়া মসজিদ থেকে বারোয়ার সময় তোমার হাতে এরার জুতা খালি বাউ কইরা দিলে হইত না, হাতে দরিয়া এরার বাউ জুতা লাইন লাগাই দিবায় ব্যবহার কি দিছে তুমি যে নবাব এক টাকার কম্পাটাইয়ে তোমার নবাবগিরি যায় কি ইটারে ইটারে দুলাই দেওয়া লাগবে, আর দুলাই দেওয়ার সিস্টেম এটা। নিজের আঁচে দরিয়া সকল মুসল্লির ভাল দুটা হানান লাগাই দিলে নবাবগিরির জাম্বুরা ভিতরে থাকবে নিয়া ওই দুলাই। এই সময় যদি হয়েছে ওই তো না তোমার দরবার আমার হাম হয়েছে, তাহলে পীরের হক মুড়িদে আদায় করলো না। পীরে তোমার হক আদায় করতে চাইছিল কিন্তু পীরের হক তুমি আদায় করছো না, তোমার নাফাক আত্মা কোনোদিন পবিত্র করা যাবে না। তাহলে আত্মা পবিত্রকরণের সিস্টেম আছে নি, পদ্ধতি আছে নি, এই পদ্ধতিটা বুঝে গেলে তফসিরের কিতাবের আরেকটা ঘটনা আপনার শুনতে হাকিমুল উম্মত আশরাফ আলী তাহানবী রহমতুল্লাহ আলাইহির এক বিশেষ সাগরিদ এবং মুরিদ তফসিরে মারিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ, ইনি তফসিরে মারিফুল কোরআনে আরেকটা ঘটনা লেখেন, আত্মারে যে দুলাই দিয়া পবিত্র করা লাগে, আত্মার অপবিত্রতা পবিত্রকরণের যে সিস্টেম লাগে পদ্ধতি লাগে, আর আত্মা না ভাগ যারা তাকে পবিত্র আত্মাওয়ালার দরবারও না গেলে যে না অপবিত্রতা নিজে নিজে কেউই হয় না, এর একটা ঘটনা লেখেন চমৎকার। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত কামিল পীর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এই খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির যুগে এক ব্যক্তি আছিল বড় নেককার পরহেজগার আল্লাহওয়ালা, হালাল খাওয়ার লাগি যখন দেখল ব্যবসায় গেলেও পুরাপুরি হালাল রুজি করার সুযোগ সুবিধা হওয়া যায় না, চাকরিত গেলেও হালাল রুজি করা বড় কঠিন হইয়া দাঁড়ায়, বেটা কয় আমার ব্যবসারও দরকার নাই চাকরিরও দরকার নাই, পারো গিয়া হাত খাটিয়া লাকড়ি খাটিয়া বাজারও বিক্রি হইয়া জীবিকা নির্বাহ করে, আমার রুজি পুরাপুরি হালাল। তার বাদেও যখন দেখে শয়তানে এর বাদেও তার আত্মারের অপবিত্র করি লইতে চায়, তখন শয়তানের বারো মাস আক্রমণ থেকে নিজের আত্মারে পবিত্র রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হল বারো মাস ওই ফাঁকে ফাঁকে নফল রোজা রাখা। এটা মুরিদানের প্রশিক্ষণের মাঝে, কামিল পীরের দরবারের প্রশিক্ষণের মাঝে মুরিদানের জন্য এই ব্যবস্থা দেখে, বারো মাস ওই ফাঁকে ফাঁকে নফল রোজা রাখো, শয়তান তোমারে আক্রমণ করতে কঠিনই বোঝা যাবে। এই কাটুরিয়া এইরকম এক নফল রোজা রাখছে, একদিন রাখিয়া খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ এর দরবারও গেছে, নকশবন্দের দরবারও কাটুরিয়া ছাড়াও আরো একজন মেহমান ছিলেন, কাটুরিয়া লইয়া দুইজন, তিনি দুইজন মেহমানের খানা হাজির করছেন দিনের বেলায়। কাটুরিয়ায় চিন্তা করল আমি যদি খানা খাইলাই তাইলে আমার নফল রোজা নষ্ট হয়ে যায়, আর খানা না খাইয়া যদি আমি খইলাই বলে আমি নফল রোজা রাখছি তাহলে তো নিজের নফল বন্দীর কথা মানুষের কাছে প্রচার করলে তো আমি তো আই হয় অহন কোন ঘটে যায় যান। এখানে আরেকটা মৌলিক কথা আপনারা ইয়াদ রাখা দরকার, নফল বন্দীগী যত লুকাইয়া করা যায় তত বাড়া, আর ফরজ বন্দীগী যত দেখাইয়া করা যায় তত বাড়া। অধিকাংশ ক্ষেত্রে বেরসত করা একশো ভাগের বেলায় না, অধিকাংশ ক্ষেত্রে ফরজ বন্দীগী যত দেখাইয়া করা যায় তত বালা, আর নফল বন্দীগী যত লুকাইয়া করা যায় তত বালা। নফল বন্দীগী ফারতে কেউ দেখাইয়া করতে নাই, কারণ নফল বন্দীগী অপরকে দেখাইয়া করলে শয়তানে বড় সুযোগ পায় মনের মাঝে এই খবর এই পথবাসা দিবার যে মানুষে দেখো তুমি যে নফল বন্দীগী হর, তুমি যে একজন নফল বন্দীগী হরনেওয়ালা, এটা মানুষের কাছে প্রচার হোক, সেই আমিত পাইয়া ঢুকে অন্তর। এই কারণে হাতুরিয়ায় চিন্তা করতেছে যদি আমি খানা খাইলাই তাইলে আমার রোজা যায়, আর যদি আমি নফল রোজাদার কইলাই তাইলে আমার অন্তরের মাঝে আমিত্ব সৃষ্টি হয়, এখন যাইতাম কোন ঘটে। চিন্তা করতে করতে বুদ্ধি বার করল খাইতাম না কইতাম না, লুকাইয়া বইল লিগিয়া গড়ের আর এক কোনার। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলী খান আজির গুলা যখন দেখলেন এক মেহমান জায়গা তাতে আর এক মেহমান গিয়া গড়ের কোনাত লুকাইয়া বই দিছে, তিনি কইলেন ওই খাটুরিয়া খাই লাইলে তোর নভল রোজা রস্তই যাইবি কারণে খাইতে না খুঁজে মুখ লুকাই যাবি তুই তুই যে রোজা রাখছ কেমন রোজা রাখার তো কি আল্লাহর নিয়ামত খাই লওয়া বেশি সব তোর অন্তর না ভাব তোর আত্মা অপবিত্র এখন খাচুরিয়া কই সাহাব আমি তো কইলাম না লুকাইয়া বলিলাম যদি কইতাম আবার আমি নভল রোজাদার তাইলে আমার দিকে আমিত চলতো আমিত্বটা কি বাঁচবার লাগিয়ে লুকাইলাম এর বাদেও যে আমি কইনা আমার আত্মা না ভাব এর বাদে আমার রোজার দুষ্টা কোনটা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ফরমান নিজের গুণের কথা অপরের কাছে প্রচার করা ইটা না ভাকার তার একটা পরিচয় আর নিজের গুণের কথা অপরের কাছে প্রচার না করিয়া লুকাইয়া রাখা আর লুকাইয়া রাখিয়া মনে মনে বাবা যে আমার মতো এমন গুভন বন্দেগি ঘর নেওয়ালা কজন হওয়া যাইব এটা না আরো জঘন্যতম না ভাকার তার পরিচয় তুমি যে নভল রোজা রাখছো প্রকাশ করছো না কিন্তু তোমার মনে মনে এমন এমন গুহন বন্দেগি হরনেওয়ালা হজম হওয়া যাইব আমি নভল রোজাদার আমি নভল রোজাদার হইলেই আত্মা যত বড় না ভাবিত না হইয়া তোমার মতো এমন নভল রোজাদার হজম হওয়া যাইব এই জিনিসটা যে মনো জাগা দিছ তোমার আত্মা এর থেকে আরো বেশি না ভাবিছে ঘটনা বুঝতে থাকলে কুকা পবিত্র আত্মাওয়ালার দরবারও না গিয়ানি নিজের আত্মা ভাগ না ভাগ ধরা পড়ব এই কারণে যারা মনে করেন আমার বৃত্তে কোনো গরিমা নাই আমার বৃত্তে কোনো অহংকার নাই আমার বৃত্তে কোন রকমের আমিত্য নাই শয়তানের দুকায় পড়েছেন পবিত্র আত্মাওয়ালার দরবারও গেলে ধরা পড়ব ডায়াবেটিস হাতে নিনা নাই কাজে কাজেই এই ধরনের অপবিত্র আত্মা যাদের আছে এরা যদি মুড়ি ধয় ফিরের কাছে মুড়িদের ভাওনা আমার না ভাকার তাহান পবিত্র করিয়া দেবা আর মুড়িদের কাছে ফিরের ভাওনা পবিত্র করতে গেলে দুলাই দিব এই দুলাই তোমার গ্রহণ করতে হবে এই সময় যদি গ্রহণ করো না তাহলে ফিরের হক আদায় করতো না তোমার আত্মা পবিত্র হবে না বুঝা থাকলে কোকা ফিরের কাছে মুড়িদের ভাওনা আসেনি মুড়িদের কাছে ফিরের ভাওনা আসেনি আপনারা দেশের কজন ফিরে তার মুড়িদের ভাওনা আদায় করে আর কজন মুড়িদের ফিরের ভাওনা আদায় করে ই দেশের শতকরা নব্বই ভাগ ফির মুড়ি দিয়ে চলে আত্মা পবিত্রকরণ উদ্দেশ্যে না ইরিদান বুড়দান মুড়িদান তিন জিনিস আমদানির উপাদান যার ইরিদান আছে আমদানির বালা একটা উপাদান আছে যার বুড়ো দান আছে আমদানির বালা একটা উপাদান আছে মানে অল্প পরিশ্রমে অনেক ফসল পাওয়া যায় আর সবচেয়ে বড় আমদানির উপাদান হল যে ভিড়ের মুড়িদান আছে ইরিকেট বুড়ো ক্ষেত লাগে না এটা বিনা পুঁজিতে আমদানির উপাদান এই দেশের বেশিরভাগ ফির হল ওই আমদানির উপাদান হিসাবে মুড়িদান বাড়াইবে আত্মা পবিত্রকরণের উদ্দেশ্যে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে এই আত্মা পবিত্রকরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এটা হইল ফির মুড়িদির ব্যাপার যদি কোন ফিরে মুড়িদের আত্মা পবিত্র করিয়া দেওয়ার চেষ্টা না হইয়া থাকে সেও মুড়িদের হক আদায় করল না যদি কোন মুড়িদের ফিরের কাছ থেকে আত্মা পবিত্রকরণ পদ্ধতি গ্রহণ করিয়া না থাকে সেও ফিরের হক আদায় করল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে এমন কোন মানুষ নাই যার কাছে অন্যরার হক নাই প্রেসিডেন্টের কাছে দেশের প্রধান সরকারের কাছে জনগণের হক আছে সমস্ত জনগণের কাছে সরকারের হক আছে যদি তুমি সারা দেশের শাসনকর্তা না হইয়া থাকো কোন এলাকার নেতা হইয়া থাকো এই তোমার মতো নেতার কাছেও তোমার অধীনস্থ জনগণের হক আছে আর অধীনস্থ জনগণের কাছেও তোমার হক আছে তুমি যদি এলাকার নেতা না হইয়া পরিবারের কর্তা হইয়া থাকো তোমার কাছে তোমার পরিবারের সদস্যদের হক আছে পরিবারের সদস্যদের কাছেও তোমার হক আছে শেষ পর্যন্ত আল্লাহ রসুলে ফরমাই তুমি যদি সরকারও না হও নেতাও না হও পরিবারের কর্তাও না হও এমনকি তোমার অধীনে কোন বিবিও নাই সন্তানও নাই গুলামও নাই বান্দিও নাই কর্মচারীও নাই তোমার সাড়ে তিন হাত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হক আছে তোমার কাছে একাদিশে আল্লাহ রসুল ফরমাই লি জাসাদিকা আলাইকা হক্কুন ওয়ালি আইনাইকা আলাইকা হক্কুন তোমার শরীরের হক আছে তোমার কাছে তোমার চোখের হক আছে তোমার কাছে শরীরের কি হক, যে পরিমাণ খানা খাইলে স্বাস্থ্য ভালো থাকে, এই পরিমাণ খানা খাওয়া এটা তোমার কাছে তোমার শরীরের ভাওনা। চোখের কি হক, যে পরিমাণ ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকে, এই পরিমাণ ঘুমানি তোমার কাছে তোমার চোখের ভাওনা। কাজেই যার অধীনে জগতে কোনো মানুষ নাই, যার অধীনে বিবিও নাই বাচ্চাও নাই, যার অধীনে বান্দিও নাই গুলামও নাই, যার অধীনে কোনো কর্মচারীও নাই, আল্লাহ রসুল বলেন তার সাড়ে তিন হাত বডির অঙ্গ প্রত্যঙ্গের হক আছে তার কাছে। বুঝতে থাকলে আপনার কারোর কাছে হক নাই, এমন কেউ আসেননি আপনারা যে আপনাদের কাছে কারো কোনো হক নাই, এমন কোন মানুষ নাই, প্রত্যেকের কাছে হক আছে। আল্লাহ রসুল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই কিয়ামতের দিন যার যার দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। ব্যাখ্যা করে আল্লাহর রাসূলে বুঝাইন সরকারের দায়িত্ব হইল সরকারের অধীনে সারা দেশবাসী, সারা দেশবাসীর ব্যাপারে সরকারের জবাব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে। দেশবাসী যে হালাল পথে চালাইছ না হারাম পথে চালাইছ, এটা হইল সরকারের কাছে দেশবাসীর ভাওনা। আমরারে হারাম পথে চালাইও না, আমরারে হালাল পথে চালাও, যে কার কাছে কার ভাওনা, সরকারের কাছে, জনগণের হক। কোন সরকারে যদি তার জনগণকে হালাল হারাম পথে চলারটা কি বারণ করে না, হারাম পথে চলতে দেয় শুধু না, বরং হারাম পথে চলার নির্দেশ দেয়। এই দেশের যত জনগণে যত হারাম খাম করিয়া কিয়ামতের দিন যে পরিমাণ শাস্তির যোগ্য হবে, সারা দেশবাসীর সমস্ত পাপের সম পরিমাণ শাস্তি একা সরকারকে বহন করতে হবে। বুঝার লাগে একটা উদাহরণ দিই। হাদিস শরীফে আল্লাহ রাসূলের ফরমান, কোন মানুষে যদি একজন রোজাদারে ইফতার করা হয়, রোজাদারে রোজা রাখতে যে পরিমাণ সব, ইফতার করানো বেলায় ইফতার করাইয়া এই পরিমাণ সব, একজন রোজাদারে ইফতার করাইলে আরো একটা রোজার সব আলাদা হইল, দুইজন রোজাদারে ইফতার করাইলে আরো কটা রোজার সব আলাদা হইল, দশজন রোজাদারে ইফতার করাইলে আরো কটা রোজার সব আলাদা হইল, দশটা, একশো জন রোজাদারে ইফতার করাইলে নিজের রোজার সব তো নিজে ভাইল, আরো একশোটা রোজার সব আলাদা হইল, একশো জনে রোজা রাখছে একশো রোজার সব, আর ইবেটাই একশো জন রে ইফতার করাইয়া একাওই একশো জনের সব। ঠিক তেমনি ভাবে দেশের যত মানুষে চুরি করে শয়তানে সরকারে চুরি বন্ধ করে না, দেশের যত মানুষে খুন খারাপি করে সরকারে খুন খারাপি বন্ধ করে না, দেশের যত মানুষে বদমাশি করে সরকারে বদমাশি বন্ধ করে না, দেশের যত মানুষ বেহরদা চলে সরকারে বেহরদা বন্ধ করে না, দেশের যত মানুষে সুদের কারবার ঘুষের কারবার করে সরকারে বন্ধ করে না, আস্তা দেশের সকল চুর সকল ডাকাত সকল খুনি সকল জিনাকার সকল বদমাইশ সকল সুদকুর সকল ঘুষকুর সকল মদকুর সকল গাঞ্জাখুর সকল তাই মিলাইয়া যে পরিমাণ সাজা, একা সরকারের ভিতর হরব কিয়ামতের দিন ই পরিমাণ সাজা। এই গদ্দির লাড্ডুটা খামর খাইয়া বইয়া রইছ যে পিঠ তেল দিয়া যাইও আসরের মাঠ, এই লাড্ডু খামর দিয়া যে দর্শক কেমন মজা তের হই ভাই কিয়ামতের দিন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বিশ্লেষণ কইরা বলছেন সমস্ত দেশবাসীর ফাওনা আছে সরকারের কাছে, আমাদেরকে হালাল পথে চালাও, সমস্ত দেশবাসীর ফাওনা সরকারের কাছে কিটা হালাল পথে চালাও, আর সমস্ত দেশবাসীর কাছে সরকারের হক আছে ফাওনা আছে কিটা আমার আইন মানো, সরকারের আইন মানা দেশবাসীর কাছে দেশবাসীর জন্য জরুরি ওয়াজিব, সরকারের আইন মানা দেশবাসীর জন্য কি ওয়াজিব। সরকারের আইন তিন রকমের আছে, একটা আইন হইল আল্লাহ কুরআন কইয়া দিছেন রসুলে হাদিস কইয়া দিছেন আর এটা ওই সরকারে আইন করছে, একটা আইন ই আইন পালন করা ফরজ, যেমন আল্লাহ কুরআন কইয়া দিছেন নামাজ কায়েম করো, সরকারেও আইন কইয়া দিছে নামাজ কায়েম করো, বেনামাজি থাকতে পারে না, সরকারে নিজস্ব আইন জারি করল না আল্লাহর আইন জারি করল, সরকারের এই আইন পালন করা জনগণের জন্য ফরজ। আরেকটা আইন আছে আল্লাহ কুরআন নিষেধ করে দিছেন আর সরকারে আইন করে আদেশ হুকুম করে দিছে, যেমন আল্লাহ কোরআন নিষেধ করে দিচ্ছেন সুদের কারবার করো না, সরকারের ব্যবস্থা করে দিছে সুদের কারবার করো। সরকারের এই দুই নম্বর আইনটা আল্লাহর আইনের পক্ষে না সম্পূর্ণ বিভক্তে বিভক্তে, এই রকমের আইন পালন করা হারাম। সরকারের এই শ্রেণীর আইন পালন করা জনগণের জন্য হারাম। তিন নম্বর সরকারের আরেক রকম আইন আছে, আল্লাহর আইনের পক্ষেও না আল্লাহর আইনের বিভক্তেও না, নিরপেক্ষ। নিরপেক্ষ কিরকম? সিলেট শহরটা একসময় আছিল জেলা শহর, দেশের শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে দেশ শাসনের কাম করতে গিয়া সরকারে বিবেচনা করছে এইটারে বিভাগীয় শহর বানাইলে দেশবাসীর উপকার গোবালা হইব। আল্লাহ কোনো কুরানো কইছেন না সিলেটে বিভাগীয় শহর বানাও, অথবা কইছেন না বিভাগীয় শহর বানাইও না, বানাও কইছেন না বানাইও নাও কইছেন না। তাহলে সিলেটে বিভাগীয় শহর বানানির ভক্তেও কোরআনে কোন নির্দেশ নাই, বিভক্তেও কোরআনে কোন নির্দেশ নাই, কিন্তু সরকারে এটা ফাঁস করি লেছে সিলেট জেলা শহরে বিভাগীয় শহর আইন ঘাস হয়ে গেছিল। এই আইন আল্লাহ আইনের বিরুদ্ধে গেছেনি নির্দেশ। এই জাতীয় যত আইন আছে সরকারের, এই জাতীয় সমস্ত আইন পালন করা সমস্ত জনগণের জন্য ওয়াজিব, সমস্ত জনগণের জন্য ওয়াজিব। তাহলে দেশবাসীর প্রতি সরকারের আইন কত প্রকারের হয়? একটা হচ্ছে হুবহু আল্লাহর আইনই সরকারের আইন, এই ধরনের আইন পালন করা ফরজ। আর একটা আছে হুবহু আল্লাহর আইনের বিরুদ্ধে সরকারের আইন, এই জাতীয় আইন পালন করা হারাম। আরেকটা হল আল্লাহর আইনের বিরুদ্ধেও না সরাসরি আল্লাহর আইনও না, এটা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশ শাসনের সুযোগ সুবিধার অনুঘাতে করা হয়। এটা যদি সরকারের আইনে পরিণত হয়ে যায় তাহলে জনগণের জন্য কোরআনে এই আইন না থাকলেও জনগণের জন্য এই আইন পালন করা ওয়াজিব হইয়া যায়। প্রথম নম্বরের আইন আর তিন নম্বরের আইন, এই দুই আইন পালন করতে হবে জনগণের, এটা হল জনগণের কাছে সরকারের ভাবনা, সরকারের হক। কথা বুঝলা নিতে হবে, তাইলে সরকারের কাছেও জনগণের হক আসেনি, জনগণের কাছেও সরকারের হক আসেনি। যদি পালন করে এই সরকারে আর এই জনগণে মুদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, আন্দোলন লাগে না। আন্দোলন লাগলে দেশও শান্তি থাকে না, অশান্তি হয়, অশান্তি হয়। আন্দোলন কিতার লাগি লাগে? ওই তো সরকারের জনগণের হক আদায় করে না, আর না হয় জনগণের সরকারের হক আদায় করে না, এই কারণে লাগে আন্দোলন। আর লাগার কারণে শান্তি ভঙ্গ হয়, অশান্তির সৃষ্টি হয়। সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এই সমস্ত হক আদায় না করলেই অশান্তি হয়, এই সমস্ত হক আদায় করলেই শান্তি হয়। সুতরাং যদি দুনিয়াতে দুনিয়ার সামাজিক জীবনে শান্তি পাইতে চাও তাহলে পরস্পরের যার যার কাছে যার যত হক আছে আদায় করিয়া দাও। বাকি রইল বন্দার হক আদায় না করার একটা শাস্তি হইল দুনিয়ার সমাজ জীবনের অশান্তি। আল্লাহর পরিষ্কার ঘোষণা, যে বেটার মাল চুরি করছো এই বেটার মাল বিদায় নাইলে মাফ লইবায়, এর আগে তওবা করবায় আমি মাফ করতাম। যে বেটার কাছ থেকে সুদ খাইছ, যত দেখা সুদ খাইছ, যত গমের কাছ থেকে তারারে রিটার্ন খোঁজা দিবায়, এর বাদে তওবা করবায় আমি মাফ করবো, এর সুদের মুনাফা ফিরাইয়া না দিয়া তওবা করলে আমি মাফ করতাম। জীবনে যত জনের কাছ থেকে ঘুষ খাইছ, যত টাকা ঘুষ খাইছ, সবগুলি ফিরত দিবায়, তার বাদে তওবা করবায় গুনাহ মাফিব। ঘুষখোরের দল গ্রহণ করা ঘুষের টাকা যারার কাছ থেকে খাইছ তারারে ফিরাইয়া না দিয়া আল্লাহর কাছে তওবা করলাম, তওবা করলাম, অজিফা জপ্তে জপ্তে মরলেও আল্লাহ রাব্বুল আলামিন বলে মাফ করব। তখন কোথাও একটা মানুষের যদি হাজার মানুষের কাছ থেকে সুদ হইয়া থাকে, হাজার মানুষের কাছ থেকে গুস করিয়া থাকে, ইয়ামার মানুষকে এখন তওবা করতে হইব বই? সারা জীবন ধর হাজার মানুষের কাছ থেকে যত সুদ খাইছে, সারা জীবন ধর হাজার হাজার মানুষের কাছ থেকে যত গুস খাইছে, আল্লাহ তখন এর মাল ফিরাই দাও যদি তওবা করে মাফ পাইতে চাও, এর আগে ফিরত পাইলেন ফিরাই দিত আর মাফ পাইত, তখন এই ব্যক্তির তওবা করার ভাই কি? হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিরা তওবা করার উপায় আছে। তুমি যে সুদ খাইছ, তুমি যে গুস খাইছ, তুমি যে চুরি করছ, এটা অপরাধ স্বীকার করে যাও, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাও, সারা জীবন যত মানুষের কাছ থেকে যত মাল সে হেরে খাইছ, যত মাল গুস লইয়া খাইছ, যত মাল সেদিন লইয়া খাইছ, সবাই রে তালাক করো এটা হাইলে দিলাই চাই, আর তালাক করে হাইলে ফিরত দিলাও। আর যদি তোমার জীবনের শেষে অত মাল জমা না থাকে এরা ফিরত দেওয়া, যারা ভাও এরার কাছে মাছ পাও আত ভাই দিয়া, তোর কাছ থেকে দশ বছর আগে 7,000 টাকা চিন খাইছিলাম, তোর কাছ থেকে 2 বছর আগে 10,000 টাকা গোট খাইছিলাম, তোর ভালান্ত যদি আল্লাহ হচ্ছে মাপ দেয় না, আল্লাহ আমারে মাপ দিত না, জাহান্নাম থেকে বাঁচতাম পাতাম না, যদি মাপ দিয়ায় সেটা তোমার তোমার ব্যবস্থা হয়ে গেল। আর যদি হয় মাপ দেওয়া না দেওয়া আমার অধিকার, বড় দেশে রক্ষা হইয়া আমার কাছ থেকে গোট খাইছিলেন আমি মাপ দিতাম না, তখন তুমি করবাই পিতা সারা জিন্দগি ভর যতদিন আল্লাহ হয়ে যায় আল্লাহ আমারও মাফ করো, লগে লগে হয়ে যায় আমার কাছে যারা আমার দ্বারা যারা হক নষ্ট হয়েছে তারাও মাফ করো, আমারও মাফ করো, আর আমি যারা হক নষ্ট করছি তারাও মাফ করো, সারা জীবন বসলে তারে মাফ করার নাকি আল্লাহর কাছে দোয়া করছো, তোমার দোয়ার উঠিলাই কেমতের দিন আল্লাহ তারে মাফ করে দিব, মাফ করে দিয়া কইব তোমার কাছ থেকে দেব আমাকে অত হাজার টাকা চিল খাইছিল, অত হাজার টাকা গোট খাইছিল, অত হাজার টাকা ঠগাইয়া খাইছিল, অত হাজার টাকা লুকাইয়া খাইছিল, অত হাজার টাকা চিন্তাই হইয়া খাইছিল, হে সারা জীবন আমার কাছে দেওয়া হচ্ছে তোমারে মাফ করার লাগে, হে দোয়ার কারণে আমি তোমারে মাফ করে দিলাই, যদি তুমিও আজকে তারে মাফ করে দিলাও তখন এ বলবো আমি যদি মাফ পাই যাই তারে জায়গায় আটকাই আমার লাভ কি, তাহলে আমার যদি মাফ করে দিলাও আমি তারে মাফ করে দিলাই। আগে আগেই জীবন বর যারা সুদ খাইছে, গুস খাইছে, চুরি করছে, জবর দখল করছে, সবাইয়া খাইছে, এরার গুণাও আল্লাহর কাছে মাফ পাওয়ার ব্যবস্থা আছে কিনা নাই, ব্যবস্থা আছে, ব্যবস্থা গ্রহণ করলেই হয়। প্রাথমিক ব্যবস্থা হলে অপরাধ স্বীকার কর, তারপরে আল্লাহর কাছে লজ্জিত হও, তারপরে যারা হক নষ্ট করছিল তারার হক ফিরাইয়া দেওয়ার চেষ্টা কর, ফিরাইয়া দেওয়ার চেষ্টা ব্যর্থ হইতে পারে দুই কারণে, এক কারণ হলে তোমার কাছে এখন শেষ বয়সে অত মাল নাই, আরেক কারণ হলে মাল হয়তো আছে কিন্তু তারারে আর তোকে ভাবনা মরি গেছে, এই দুই কারণে তোমার চেষ্টা ব্যর্থ হইতে পারে, ব্যর্থ হইলেও আল্লাহর কাছে না যেতে ব্যবস্থা। আর যদি তারে ভাইলেও মাল না থাকে মাপ পাও, মাপ চাইলে যদি মাপ দেয় না আল্লাহ তোমারে মাপ করার ব্যবস্থা দিলেন, সারা জীবন বের হয়ে যায় আল্লাহ আমারেও মাফ করো, আর যারা হক মাসি তারারেও মাফ করো, এটা আল্লাহ ফকরুল্লাহ আমি বড় হলে তোমারে মাফ করার ব্যবস্থা করে দিব। আর যদি তারা মরি যায় তারা আল্লাহদের কাছে তোমার এই জিনিস ফিরে যাও, আল্লাহ দেয় যদি পাও না তারার লাগে মাফ পাইতে দেখো, কেমন এদিন আল্লাহ ফকরুল্লাহ আমি এমন একটা ব্যবস্থা করবেন তারারে কইবেন তোমরা মাফ করে দিবে, তোমার ভাওনাদাররে তোমার হক মাটি যে এরে যদি তুমি মাফ করে দাও, কারণ হে সারা জীবন আমার কাছে তোমার লাগে দেওয়া হচ্ছে। এই কারণে দোয়ার মাঝে প্রায় সময় আলিমুল আমরা দোয়ার মাঝে হইয়া থাকুন, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিমান্নাহু হাক্কুন আলাইনা, হে আল্লাহ আমরারে মাফ করো, আর যারার হক রয়েছে আমরা রুখে তারারে মাফ করো, যারার হক রয়েছে আমরা রুখে তারারে মাফ করো। এই দোয়ার উঠিলে সব রকমের হক কলি বাদ নষ্ট করনে ওয়ালা আল্লাহর কাছে মাফ পাওয়ার ব্যবস্থা আল্লাহ ফাকরাবুল্লাহ আলামিন রেখে দেন, কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হয় না বেটাগিরি হইয়া মর বাই ভরার মাল খাইয়া, ব্যবস্থা গ্রহণ করতে হয় না ভরারে তো খাইয়া বেটাগিরি হইয়া মর ভাই এর কাছে আবার মাপ পাইতাম কিটা, তাহলে নিজের সব লাইন তারে দিলাই ভাই আর তার গুণা লাইন লইয়া ডাবল পাচ্ছে জিত গইয়া যাহার না বলে আদালতে বেটাগিরি চলে না আদালতে চলে বিচার, যার হক নষ্ট হচ্ছে হে তোমার থেকে সামাজিক দৃষ্টিতে যতই ছোট লোক হোক না কেন, আর তুমি সমাজের দৃষ্টিতে যতই বড় লোক হও না কেন, আল্লাহর আদালত যখন আজিরা দিবে তোমার সব যদি তারে দিয়া দেওয়া হবে তার গুণাগুলি তোমারে দিয়া ডাবল শক্তির যুদ্ধ করে তোমার জাহান্নামে পৌঁছাইয়া দেওয়া হবে। এ কথা বুঝতে থাকলে আর এখানে কথা জয়টা হওয়া লাগে না, তবু আমি আজ করাই দিই, যে বেটায় 50,000 টাকা মোহর সাব্যস্ত করিয়া বিয়া করছিল মরণের আগে আগে সে হালাইন দিছে না, হক মারছেনি হাত মূল বউয়ে গাঢ় দড়িয়া আল্লাহর কাছে নিয়ে হইব, আল্লাহ এই জালিমে আমার হক মারছেন আমার হনালেন আদায় হইয়া আদায় করে দাও, আল্লাহ এবার সেটা হক মাতিলেনি, দেবীর মহারাজ এখন বলে না বলেছে দিলা তবে আল্লাহ 50,000 টাকা কাবিন হলে হাসলাম, এখন তো দিনের থেকে আমি টেকা লগে আনছি না টেকিলা খান দিতাম আল্লাহ এবার তো নমাজ রোজার সব দিলা, নমাজ রোজার সব হেঁটে দিব নিজের নমাজ রোজার সব বৌড়ে দিলে গিয়ে নিজের তৈরি বকিতা দিন, আর যদি নমাজ রোজাও না করিয়া থাকে আর বোর মহরম আইয়া থাকে তাহলে তোর সোয়া বোঝ যদি না থাকে তোর বোর গুণাও তুইল আর তোর গুণাও তুইল দুজনের গুণা লইয়া জাহান্ন মজা, বোর লোকে যে বেটাগিরি দেখাইয়া মহর দিচ্ছে না বেটাগিরি পানি উঠেনি বেটাগিরি পানি উঠে যাইব ওইখানে আদালত বেটাগিরি খাতে না, একটা গল্প শোনাই বুঝলেন বেটাগিরির অবস্থা কিটা, এক বেটায় বলে ট্রাফিক পুলিশের চাকরি করত ঘটনাক্রমে তার বউয়ে তার কথা মানে না অবাধ্য বউ, একদিন বউর লোকের বেটাগিরি হইয়া কয় তুই আমার কথা বুঝ না কত বড় বড় অফিসারের গাড়ি আমার আঙুলের ইশারায় উগাই থাকে বউ কয় বেটাগিরি দেখাইবার জায়গা হয়তো তোমার আঙুলের ইশারায় অফিসারের গাড়ি উগাইছিল বেটাগিরি ঘোরানোর জায়গা হল না কয় বিশ্বাস না করতে আমার লগে ল পরে দেখাই দিন বউরে সাথে ফিরে লইয়া গেছে ডিউটির জায়গা দেখাই তো তার আঙ্গুলের ইশারায় যে বড় বড় অফিসারের গাড়ি উগাই থাকে কিন্তু ঘটনাক্রমে বৌরে লইয়ে যখন গেছে দেখাই তো এই সময় লাইন ক্লিয়ার সব লাইন যখন ক্লিয়ার তো আর গাড়ি উগাই রাখার কোন দরকার না শুধু বৌর কাছে প্রমাণ করার লাগি এক লাইনের গাড়ি অকলটা উবা করে দিচ্ছে অহর গাড়ির ড্রাইভারে লাইনাইয়া হয় সামনে কোনো ড্যাঞ্জার নাই লাইন ক্লিয়ার কি আপনার গাড়ি উবা করাই এখানে হইয়া ইচ্ছা মতো তারে উত্তম মধ্যম লাগাইছে উত্তম মধ্যম দিয়ে হালাইয়া তো ইয়া যা যা গাড়ি লইয়া গেছে যে আসে বাদে বউ জায়গায় কেটে হইল কেটে হইল আমার আঙ্গুলে রিসায় গাড়ি উবা করছে না গাড়ি তো উবা করছে এর বাদে কেটে হইল এর বাদে কেটে হইতো আমার বেটাগিরি আমি দেখাইছি তারার বেটাগিরি তারা দেখাইছি আসুন বুঝি আপনারা যে সমস্ত বলেন সে বউয়ের মহর দেয় না এরকম দিনে নিজের বেটাগিরি নিজে দেখাইছে আখেরা তো বউর বেটাগিরি বউয়ে দেখাই দিব আসার কথা না তোমার বেটাগিরি এখন তুমি দেখাই গেছ আদালত সারা বেটাগিরি তারা দেখাইয়া থাকবো খারাপে যারা বন্দার হক আদায় করে না তারা বন্দার হক যারা নষ্ট করে তারা রে বেটাগিরি হারে করে চিনাইয়া দিব এই কারণে পরকালের জাহান্নাম থেকে নাজাত পাইতে হইলে একদিকে যেমন আল্লাহর হক আদায় করতে হবে তেমনি ভাবে অপরদিকে সমস্ত বন্দাদের হক আদায় করতে হবে সবসময় সতর্ক থাকতে হবে কোন বন্দার হক নিয়ে আমার কাছে হক কোন বন্দারে আমি অন্যায়ভাবে নিহত দিলাম কোন বন্দার সম্পদ নিয়ে আমি অন্যায়ভাবে গ্রহণ করলাম কোন বন্দার প্রাপ্য নিয়ে আমি না দিয়া বই দিলাম সবসময় সতর্ক থাকতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নমাজ না পড়ার গুণা মাফ করিয়া দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে রোজা না রাখার গুণা মাফ করিয়া দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে মদ খাওয়ার গুণা গাঞ্জা খাওয়ার গুণা মাফ করিয়া দিতে পারেন কিন্তু ফানের দোকানটা কি যে একটা ফান বাকি খাইছিলা আর বলছে এরে আবার একটা ফানের দাম দিতাম কিটা বেটাগিরি করিয়া আল্লাহ বলেন একটা পয়সাও আমি মাফ দিতাম না এর ভাও কি দিলাম বা ইয়া না বড় তুমি যত বড় এমপি সাবার মন্ত্রী সাবার চেয়ারম্যান সাবার কমিশনার সাবাও না ধরে ওই তুত্ত ফানের দোকানদারের ভাও লাম্বা ইয়া বড়তে মাফ পাইতায় আর না হয় জাহান নামাজে যায় কত লাখ টাকার লাগি জাহান নামাজে তো একটা ফানের দামের লাগি কত লাখ টাকার লাগি একটা ফানের দামের লাগি তা তুমি বেটাগিরি দেখাইছিলে এর মতো বেটারে আবার একটা ফানের দাম না দিলে একই টাকা করবো এই যে বেটাগিরি এই বেটাগিরি ফানি উঠবো জাহান নামাজ হুফাই দিব ফানের দোকানদারে তোমার অনেক সাধারণ ফানের দোকানদারে যদি এক ফানের কিলির দামের লাগি জাহান নামা হুফাই দিতে পারে যারার কাছ থেকে হাজার হাজার টাকা সুদ খাইছেন যারার কাছ থেকে হাজার হাজার টাকা ঘুষ খাইছেন যারা লক্ষ লক্ষ টাকার সম্পদ দখল করছেন এরা আপনার বেটাকে কি পরিমাণ পানি তুলতে পারবো কে আমাকে দিন চিন্তা করে দেবো কথা বল এই কারণে জাহান্নাম থেকে বাঁচতে হলে একদিকে যেমন ভাবে আল্লাহর হক আদায় করতে হবে ঠিক তেমনি ভাবে অপরদিকে বন্দার হক আদায় করতে হবে আল্লাহর হক যেন আদায় করার আমরা বাকি না থাকে বন্দার হক যেন আমরা আদায় করার বাকি না থাকে এই ব্যাপারে সদা আমাদের সতর্ক থাকতে হবে।